الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا أنهم بنيان مرصوص وقال رسول الله صلى الله عليه وسلم وعليكم بالجماعة وإياكم والفرقة وقال رسول الله صلى الله عليه وسلم من أراد منكم بحبوبة الجنة فليلزم الجماعة وكما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের এই সমাজ পরিচালনার জন্য একক প্রচেষ্টা যথেষ্ট নয়। যুগে যুগে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে সমাজকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। নবীরা সারা জীবন মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন কোন কোন নবী উম্মত শূন্য অবস্থায় উঠবেন, কোন কোন নবী মাত্র একজন উম্মত নিয়ে উঠবেন, কিন্তু আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সবচাইতে বেশি উম্মতের অধিকারী হয়ে আল্লাহর সামনে গর্বিত বোধ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এর কারণ কি? আমাদের রসুল তো বিশ্ব মানবতার নবী, জিন ও ইনসানের নবী, এর পরও নিজের উম্মত কেন বলছেন? সবাই তো তার উম্মত, ইহুদি নাসরাই হিন্দু মুসলমান খ্রিস্টান সবই তো তার উম্মত। এমনকি যখন তিনি হাউস কাউসারে পানি পান করার নজন্যে দাঁড়াবেন, সবাইকে পানি দিতে চাইবেন, তখনও ফ্রেস্তারা একদল মানুষকে তার সামনে থেকে সরিয়ে নিয়ে যাবে। উনি বলবেন, আমি তো ওদেরকে চিনি, তোমরা সরিয়ে নিচ্ছে কেন? কেন ওরা সালাত আদায় করত, সালাতের চিহ্ন হবে উজু করা, চেহারাগুলো জল জল করবে, হাতগুলো জল জল করবে, ওরা তো মুসলমান ছিল, সরিয়ে নিচ্ছে কেন? সুমায়ু হাল ও বাইনি ও বাইনম ভাইও কল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। হে মোহাম্মদ, আমরা বলব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো জানো না তোমার মৃত্যুর পরে এরা কত নতুন নতুন মত ও পথের অনুসারে হয়ে গেছিল। তখন আল্লাহ পাক তখন ডাকবেন, হে মোহাম্মদ, কী ব্যাপার, তোমার উম্মতের এই দুর্দশা কেন? তখন আল্লাহ রসুল জবাব দেবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমি তো কোরআন রেখে এসেছিলাম দুনিয়াতে, কিন্তু আমার কোরআন পরিত্যক্ত অবস্থা পড়েছিল, কেউ তা গ্রহণ করেনি। তখন জালামদের ডেকে বলে, এই জালামরা, কোরআন তো তোদের কাছে ছিল, মানুষ নেই কেন? তখন জালামরা হাত কামড়ে বলবে, এমন আদ্দ জাল মালা এদাই হইয়া কল ইয়া লাতিনে লামাত্তাখিজ ফুলানান খালিলা। হাত কামড়াবে আর বলবে, হায় দুর্ভোগ, কেন দুনিয়ায় থাকতে আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম? বলার কিছু থাকবে না তখন। এটা হলো কিয়ামতের প্রাথমিক দৃশ্য। অথচ কেয়ামতের মাঠে যত লোক থাকবে, শেষ নবী আগমনের পর থেকে কেয়ামত পর্যন্ত কোটি কোটি মানবতা সবাই কিন্তু উম্মতে মুহাম্মাদি। এর মধ্যে দুই ভাগে বিভক্ত, একদল উম্মতে ইজাবা আর একদল উম্মতে দাওয়া। যারা তার দাওয়াত কবুল করেছে, ইসলাম কবুল করেছে, তারা হলো উম্মতে ইজাবা। আর যারা তার দাওয়াত কবুল করেনি কিন্তু তারা দাওয়াতের মুস্তাহেক, তাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে। কাফের, মুশরিক, মুনাফেক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, যে যা আছে পৃথিবীতে, এরা সবাই হবে উম্মতে দাওয়া। কিন্তু মূলত নবী একজন, ওমার সাল্লাকা ইল্লা কাফাতান লিন্নাস, আমরা তোমাকে শুধুমাত্র এজন্য পাঠিয়েছি যে তুমি মানবতার জন্য, বিশ্ব মানব জাতির জন্য তুমি নবী। অন্য সমস্ত নবী এসেছিল সহসা গোত্রের জন্য, তুমি হলে পৃথিবীর সকল মানুষের জন্য। সমস্যা হলে পৃথিবীর সকল মানুষ কি সমান মেধা নিয়ে, সমান ইমান নিয়ে জন্মগ্রহণ করে? এটা তো ঠিক না, বাস্তবতা বিরোধী। আর সকল মানুষ উম্মতে মুহাম্মদি হলেও কি তারা সবাই জান্নাত পাবে? এটাও পাবে না। আর সকল মানুষ উম্মতে মুহাম্মদি দাবি করলেও তারা কি সত্যিকার অর্থে তাকে সাত্বিক জীবনে তারা আনুগত্য করে? সেটাও করে না। তাহলে এই সমাজ পরিশুদ্ধ হবে কি দিয়ে? মানুষ কি শুধুমাত্র কোরআন হাদিস শুনবে আর তাতেই কি মানুষ হেদায়েত হয়ে যাবে? আর কি কিছুই করণীয় থাকবে না? এখানে গিয়ে হল সমস্যা। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সফবন্দি হয়ে সারিবদ্ধভাবে। কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। এইখানে গিয়ে কিন্তু পার্থক্য হয়ে গেল। বাজারে হাজারো মানুষ বাজার করতে আসবে, কিন্তু বাজার পরিচালনা কমিটি বাজার পরিচালনা করে, তাদের সংখ্যা কিন্তু 10-12 জন। লক্ষ মানুষ বাজারে, পরিচালনা কমিটি কিন্তু 10-12 জন বা ম্যাক্সিমাম 20 জন হোক। তারা বললো আজকে বাজার বন্ধ, সব লোক খালি বস্তানে বাড়ি চলে যাবে। তাহলে ওই কজন স্ট্রং বেশি না লাখো মানুষ স্ট্রং বেশি? পরিষ্কার বোঝা যায়, আমাদের আমাদের জীবন দিয়ে আপনি বোঝেন। এই লোকগুলো যদি ভালো হয় তাহলে সমাজ ভালো, এই লোকগুলো যদি নষ্ট হয় সমাজ নষ্ট। সংখ্যা কশিন কেন সত্য মিথ্যার মানদণ্ড নয়, এবং সংখ্যা কখনোই সমাজ পরিবর্তনকারী নয়। কিছু সংখ্যক দৃঢ় চেতা মানুষের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। চলে যান আল্লাহর রাসূল জীবনী পড়েন, যতদিন তিনি মক্কা ছিলেন 13 বছর, অল্প কিছু মানুষ তার দাওয়াত কবুল করেছিল, অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে ছিল এবং সমাজের নেতৃত্ব ছিল তার চাষাদের হাতে, তার হাতে নয়। তারাই হুকুম দিল মোহাম্মদ যখন কথা শুনছে না তো 3 বছর বয়কট। কিছু তিনি করতে পারলেন না, বয়কটের মধ্যে থাকলেন, কি কষ্ট পেয়েছিলেন, সিরাত রসুল দ্বারা পড়েছেন তার সব জানে। এই মর্মান্তিক জীবন তাকে বেছে নিতে হয়েছে, তথাপি তিনি হক ছাড়েন নাই। গোষ্ঠীগত কারণে বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব তাকে সাপোর্ট দিছিল, কিন্তু তারা তার শিরিক পরিত্যাগ করে নাই। ইভেন সবচেয়ে বড় সহযোগী দুনিয়াতে তার তার নিজের চাচা আবু তালেব, তিনিও মৃত্যুবরণ করেছেন শিরকের উপরে। এইবার যখন দেখলেন যে কোনো মতেই এরা শুনবে না, স্টিয়ারিং হুইল ওদের কাছে, আমার কিছু নাই, আমি এখানে একদম অনুগত একজন মিসকিনের মতো, ওরা দয়া করে আমাকে ভালো সুযোগ দিলে আমি কথা বলতে পারি, না হলে পারি না। এমনকি উনি যখন তয়েফ থেকে ফিরলেন, কাবা ঘিরে আসবেন, নিজের বাড়িতে আসবেন, একমাত্র সাথী জায়েদ বিন হারেসা বলছেন, হে আল্লাহ রসুল, আপনি যে মক্কায় ফিরতে চাচ্ছেন ওরা তো আপনাকে ঢুকতে দেবে না। চিন্তা করুন, তার জন্মস্থান, তখন কিন্তু হিজরত করেন নাই, সর্বোপরি কাবা গিরে প্রবেশের অধিকার কিন্তু সবারই আছে, এই জাহেলের যুগ থেকে ওরা কাউকে ডিস্টার্ব করে না, অথচ সেখানেও আল্লাহর রাসূলের ঢোকার অনুমতি নাই। খবর পাঠালেন মক্কার নেতাদের কাছে, কেউ রাজি না। জায়েদ বিন হারেসা বারবার বলছে হে আল্লাহর রাসূল, অনুমতি পাবো না, চলেন আবার ফিরে যাই তায়েফের দিকে। তো না জায়েদ, অপেক্ষা করো, দেখি আল্লাহর রহমত হয় কিনা। হ্যাঁ, সাথীদের মধ্যেই একজনের অন্তরটা নরম হয়ে গেল, মুতঈম বিন আদি, ও তার ছেলেকে সাথে করে নিয়ে চলে আসলো, এসে ওনাদেরকে সাথে করে নিয়ে চলে গেল। যখন আল্লাহর রাসূল তওয়াব করছেন, আবু জাহেল বলছে হে মুতঈম, কি ব্যাপার, এ এখানে তওয়াব করছে কেন, ও তো চলে গেছে তায়েফে, আর তুমি কি তাহলে ওর দলভুক্ত হয়েছ? মুতঈম বিন আদি জবাব দিচ্ছেন যে না, আমি শুধুমাত্র বংশীয় কারণে তাকে আশ্রয় দিয়েছি, আকিদাগত কারণে নয়, আমি মুসলমান হই নাই। তখন আবু জাহেল বলল ঠিক আছে, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমরা তাকে আশ্রয় দিলাম, সে তোমার বংশের সন্তান, আমাদেরও তো বংশের সন্তান, বংশের সন্তান হিসেবে তাকে সুযোগ দিলাম। এই সিনটা একটু মনের চিন্তা করেন, আপনি নওদাবড়ার ছেলে, নিজের বাড়ি আসবেন, আসতে পারছেন না এলাকার মানুষের কারণে, এটা কি সম্ভব? কিন্তু এটাও সম্ভব হয়েছে আল্লাহ রাসূলের জীবনের কারণটা কি, যে তিনি তাদের আকিদার বিরুদ্ধে চলে গেছেন, বাপদাদার ধর্ম তিনি গ্রহণ করেন নাই। সবাই কিন্তু একই ইব্রাহিম ইসমাইলের সন্তান, ইব্রাহিম ইসমাইলের দাওয়াত ছিল তোমরা আল্লাহ আনুগত্য করো, সর্বজীবনে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো, আর সেইটা পাল্টে এই আবু জাহেল বা কুরাইশ বংশের নেতারা তারা সর্বক্ষেত্রে নিজেদের দাসত্ব কায়েম করেছিল, আল্লাহর দাসত্ব ওইখানে রেখেছিল যেখানে রাখলে ডিস্টার্ব হয় না, আর্থিক ক্ষতি হয় না, রাজনৈতিক ক্ষতি হয় না, অর্থাৎ কাবা ঘরে তওয়াব করে সারাদিন পড়ে কোনো সমস্যা নেই, কিন্তু অর্থনৈতিক নেতৃত্ব, সুদি ব্যবসা সব কিছু ওই নেতাদের হাতে, আল্লাহর রাসূল তোগুলো মানতে পারবেন না। তারা নারীদের পর জুলুম করবে, তাদেরকে সারা জীবন দাসী বৃত্তি করতে হবে, কোন মহিলাদের সুযোগ নেই যে তারা স্বাধীনভাবে কোনো কাজ করে, আল্লাহর রাসূল তো তা বলেন না, এটা হতে পারে না, নারীও মানুষ পুরুষও মানুষ, প্রত্যেকের স্বাধীনতা আছে। ইসলাম যদি দুনিয়া না আসতো, আজকে মহিলারা রাস্তা বেরোতে পারতো না, চুরিদার ওই আবু জাহেলের মতন দাসত্ব করে জীবন কাটাতে হতো। ইসলাম বলে দিল হুন্না লেবাসুল্লাহ কুম আনতুম লেবাসুল্লাহ হুন্না, নারী পুরুষ দুটি একই আল্লাহর বান্দা, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক, অতএব দুজনই সমান, এখানে কোনো পার্থক্য করা যাবে না। মেয়েরা কোনো পিতৃ সম্পত্তিতে উত্তরাধিকার পেত না, পরিষ্কার বলে দেওয়া হলো লিজাকের মিসলা হাত দিলুন সায়েন, ছেলে দুভাগ পাবে, মেয়ে এক ভাগ পাবে, পিতৃ সম্পত্তিতে সব সন্তানই অংশীদার হবে। এইগুলো তো তাদের অর্থনৈতিক স্বার্থের একেবারেই বিপরীত, বড় ভাই সব পাবে, ছোট ভাই কিছু পাবে না, কারণ ছোট ভাইয়ের তো ছেলে মানুষ, ওরা কি বুঝে, আমি দেশের, আমি সরকার, আমি মাতব্বর, অত সব মালিকানা আমার হাতে থাকবে। নেতারা বলতো মেয়েরা কেন অংশ পাবে, মেয়েরা তো আমাদের উপরে বার্ডেন, ওদেরকে অংশ দিয়ে দিল, আমাদের উপরে বিদ্রোহ করবে, অত মেয়েদেরকে অংশ দেওয়া যাবে না। এই নানাবিধ যুক্তি দিয়ে এগুলো তারা সমাজ পরিচালনা করত। এই সমাজের বিরুদ্ধে একটাই বক্তব্য ছিল, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ। এখানে এলাহ আবু জেহেল নয়, এলাহ আবু লাহাব নয়, এলাহ সাহেব একজনই, তিনি আল্লাহ, শুধু তারই বিধান চলবে, এই কথাটাই তো সে অপরাধ। এই অপরাধের কারণেই আল্লাহ রাসূল নিজের ঘরে ঢুকতে পারছেন না। মুতঈম বিন আদি তার ছেলেদেরকে নিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলো চারিপাশে ঘোড়ায় বসে, তারপর উনি তওয়াব শেষ করলেন, ওই সশস্ত্র প্রহরার অধীনে তিনি বাড়িতে গেলেন। মুতঈম বিন আদি যেহেতু একজন বড় নেতা, তিনি যেহেতু অনেকে সাপোর্ট দিয়েছিলেন, শুনে আবু জাহেলের সাহসে কুলায়নি যে পুনরায় তাকে আবার কোন ডিস্টার্ব করে। অবশেষে কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে না, আল্লাহর নির্দেশ হলো তুমি মদিনায় চলে যাও, কারণ তার আগেই 75 জন লোক এসে বায়াত করে গেছে, ওই 75 জন লোক তোমাকে সাহায্য করবে, তাদের জীবন দেওয়ার আগে আশা করি তোমার জীবন তারা ক্ষতি হতে দেবে না। এজন্য বায়াত নেওয়ার সময় তিনি বললেন, আব্বাস বলে দিল যে দেখো, ওরা বলছে হে রসুল, আপনি আমাদের কাছে শর্ত দিন, কোন শর্তে আপনি হিজরত করবেন? একটা হলো আমার আল্লাহর শর্ত এই যে তোমরা শিরক করতে পারবে না, মেনে নিল। দুটো হলো আমার নিজের এবং পরিবারের শর্ত, তোমরা যেমন তোমাদের নিজের এবং স্ত্রী সন্তানদেরকে জানমাল দিয়ে তাদের হেফাজত করে থাকো, আমার পরিবারকেও তোমরা ঠিক সেইভাবে হেফাজত করবে, তারা মেনে নিল। তারপরে কিন্তু উনি হিজরত করেছেন। ওখানে যাওয়ার এই যে 75 লোক কিন্তু সংগঠন, এদের দাওয়াতে আস্তে আস্তে মদিনার নেতারা তার দিন কবুল করল এবং তারপরে শুরু হল মোনাফেকি আর ইহুদি চক্রান্ত। কারণ ইহুদের মদিনায় বসবাস করত, তারা একদিন নেতৃত্ব দিয়ে আসছে, সুদী ব্যবসা করে আসছে, ওদের কাজ ছিল দুদিকে লড়াই লাগানো, আউস এবং খাজরাজের মধ্যে লড়াই করবে, আর ওরা দুই দিকে অস্ত্র সাপ্লাই দেবে আর সুদের ভিত্তিতে ঋণ দেবে, এ যদি হেরে যায় সে আবরকে সুদে ঋণ পায়। এই করে করে এখন যে অবস্থাটা হচ্ছে মুসলমানদের মধ্যে মারামারি আর দুই দিকে অস্ত্র বিক্রি করছে ইহুদি নাসারারা, ঠিক তখন মদিনায় একই অবস্থা ছিল। আল্লাহ নবী একদিন ইহুদিদের ডাকলে এসো, ওদের একটা মহিলা জেনা করেছে, তার শাস্তির জন্য ওরা নিজেরা গোলমাল লাগাইছে। সে বলে যে একজন নবী তো আমাদের কাছে আছে, তার কাছে যাই দেখ উনি কি ফয়সলা দেয়। উনি বলে ঠিক আছে, আমি তো মুসলমান, আমি তো কোরআনের বাহক, তো তোমরা তো তওরাতের অনুসারী, তোমাদের ধর্মইতে আছে, তওরাত নিয়ে আস। তো নিয়ে আসলো, বের করো জেনার যে অধ্যায়টা বের করো, ওইখানে হাত দিয়ে সেভি রাখছে। দুষ্ট তো মলিবুল সব খবর রাখে, ভেতরে খবর, ওইখানে হাত দিয়ে সেভি রাখছে। তার লোক বলছেন দেখো তোমাদের ধর্মের বিধান তোমরা মানো, আমি তো বলছি না তো কোরআনের বিধান মানো, কারণ আল্লাহ তো রসুল তো ভালো করেই জানে যে কোরআনের বিধানও যা তওরাতের বিধানও তাই, তো ওরা তো তার কোরআন দিতে মানবে না। তো এতই দুষ্টু ওই জায়গাটাকে ঢেকে রাখছে ওই পৃষ্ঠে নিয়ে। শেষ আল্লাহ নবী বলেন দেখো তুমি হাত উঠাও, আর সমস্ত লোক তার দেখছে বাধ্য হাত উঠালো। দেখো যে লেখা আছে ঠিক কোরআন যা নির্দেশ, যে ব্যক্তি জেনা করে বিবাহিত জেনাকার পুরুষ হোক নারী হোক তাকে সঙ্গে সার করো, মাথা ফাটিয়ে মেরে ফেলবে। তখন আর কি করবে, দেখলো ওনার কাছে গেলে তো আর হবে না, আমাদের তো জানমালের নিরাপত্তা থাকবে না। ওরা শুরু করলো চক্রান্ত, প্রকাশটা পারে না, ভিতরে ভিতরে চক্রান্ত। কিন্তু এরই মধ্যে যুবকরা বুঝে গেল যে না সে মোহাম্মদ হক। এই যে আস্তে আস্তে মানুষের পরিবর্তন শুরু হয়ে গেল, হক যেখানে আসে মানুষ কিন্তু আস্তে আস্তে সেখানে দুর্বল হয়ে যায়। নেতারা যতই বলুক মদিনার ছেলেরা আস্তে আস্তে আস্তে আস্তে সংখ্যা বাড়তেই থাকল। এমনকি যেদিন ইবনু ভাই মারা যায় সেদিন তার জানাজাটা যাতে আল্লাহ রসুল না জান, এজন্য ওমর ফারুক আল্লাহ রসুল জামা টেনে ধরেছিল যে আপনি মোনাফেকের জানাজা যাবেন। আল্লাহ রসুল বললেন ওমর আমাকে ছেড়ে দাও, আল্লাহ পাক আমাকে একেবারে পড়া নিষেধ না করা পর্যন্ত আমি জানাজা পড়ব। শুধু তাই না, নিজের জামা গায়ের জামা খুলে দিলেন। আব্দুল ইবনে উবাইর ছেলে তার নাম আব্দুল্লাহ, সে পাকা মুসলমান, তাকে যে যাও তোমার বাবাকে জামাটা পরিয়ে দেওয়া হবে। এই যে বিশাল উদারতা, এটা দেখে লাভ হলো কি, ইবনে উবাইর গ্রুপের 2000 ইহুদি এই খাজরাজি যারা মূর্তি পূজারি ছিল ওই দিনই মুসলমান হয়ে গেল। ওমর পরে বলল হে আল্লাহ রসুল, আসলে আপনি রসুল আর আমি তো উম্মত, আপনার দূরদর্শিতার সঙ্গে আমি এক হতে পারবো। কারণ আল্লাহ রসুল তো ভালো করে বুঝছে না, আমি ওর জন্য দোয়া করি বা না করি ও তকদিরি লেখা তা তো হবেই, ও তো মুনাফেক ও তো জান্নাত পাবে না। আমি জামা পরাই বা না পারি কোনো তো লাভ নেই, কিন্তু যেটা জামা পরাই দিয়ে সৌজন্য দেখার বিনিময়ে যদি 2000 লোক ইমান আনে তা বিরাট ব্যাপার না। এইভাবে করে মদিনার লোকেরা সব তার পক্ষে চলে আসলো। যখন নিজের এলাকার লোক পক্ষে থাকে তখন বাইরের লোক কিন্তু কিছু করতে পারে না। খেয়াল করে দেখবেন ডাকাতি যদি এলাকায় হয়, এলাকার ডাকাতি যদি ভালো এখন ডাকাত থাকে ওই এলাকায় ডাকাতি হয় না। বাইরের লোক বলে বাপরে উনি আমাদের গুরু ডাকাতি ওখানে আসে, ও গেলে ও আমাদের ঠেকাবে। তো ওখানে ওরা দেখলো যে মদিনার সব বড় গুরুরা সব চলে গেছে, আর তো হবে না। এই জন্য মদিনাতে আল্লাহর রাসূল নিজে ছিলেন স্টিয়ারিংয়ে, তো ওনাকে নিয়ে গেছে তারা মেহমান হিসেবে। অতএব তার চুক্তি আগে থেকে হয়েছিল, সেজন্য মদিনার পরিস্থিতি ছিল অনুকূলে আর মক্কার পরিস্থিতি ছিল প্রতিকূলে। আর ওখানে আগেই 75 লোক সংগঠনভুক্ত হয়ে গেছিল, তাদের দাওয়াতে প্রতিদিন নতুন নতুন মুসলমান হচ্ছিল এবং তারা পরস্পরে এমন ঐক্যবদ্ধ ছিল একজনকে কিছু বললে 10 জন ঝাঁপ দিয়ে পড়েন। এই যে পারস্পরিক মহব্বত ভালোবাসা ছিল বলেই পরে যখন মক্কা থেকে হিজরত করে মুসলমানরা চলে গেলেন মদিনায়, তখন এই ভাইরাই নিজেদের সব কিছু এই মক্কার মহাজিদদেরকে দান করে দিচ্ছিল। এমনকি যা দুটা বউ বলত আমি একটা বউ তালাক দিলাম আপনি আরেকটা বউ নিয়ে নেন, সব ফেলে চলে আসছে। এরকম কেউ দেয় নাকি? আমার বলে আউকে বলা হলো আপনি আমার জমি দেওয়ার সব অর্ধেক ভাগ নেন, যেটা উত্তম জমি এগুলো আপনাকে দিচ্ছি, আর আসেন আমার ঘরে আমার দুটো স্ত্রী আছে, কোনটা পছন্দ করেন সেটা আপনি নিয়ে নেন। আব্দুল রহমান ইবনে আউফ বললেন, আমার কিছুই লাগবে না, শুধু আমাকে বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা করে ইনশাল্লাহ খেয়ে দিব। বাজার দেখিয়ে দেওয়া হলো, উনি পনিরের ব্যবসা করতেন, পনিরের ব্যবসা করেই আল্লাহ পাক তাকে এমন ধনী করে দিলেন যে নবম হিজরিতে তবুক যুদ্ধের সময় তিনি একাই 4,000 স্বর্ণমুদ্রা দান করলেন, যা কিছুই ছিল না। এই যে তাদের প্রশংসা আল্লাহ পাক নিজে কোরআনে করেছেন, আনসারদের প্রশংসা, আনসার মানে সাহায্যকারী। এই একদল সাহায্যকারী ছিল বলেই কিন্তু ইসলামের বিধানগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব হয়েছিল। মক্কায় কিন্তু সিয়াম ফরজ হয়নি। যদি আমরা বলি ইসলামের স্তম্ভ পাঁচটা বলি না, স্তম্ভ মক্কা খালি একটা কায়েম ছিল, মানে সালাতটা। তাও শেষের দিকে মেরাজের দিন, মেরাজ তো প্রথম দিকে হয়নি, হিজরতের এক বা দেড় বছর আগে মেরাজ হয়েছে। আর বাকি যে তিনটা, সওম, জাকাত, হজ, সব কিন্তু মদিনায় গিয়ে হয়েছে, কারণ অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে বিধান কায়েম করা সম্ভব হয় না। এটা হলো মূল বক্তব্যের বিষয়। এরপরও ইসলামের সার্বিক বিজয় এসেছে আল্লাহ রসুলের মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিনের আমলে। তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ দুই পরাশক্তি রোমক সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য মুসলমানদের হাতে পদানত হল এবং সারা বিশ্বে ইসলামের রাজনৈতিক বিজয় সাধিত হল। এমন যদি নবযুদ্ধ হলে সেটাও হয়তো ওসমানের আমলে হলো, আমির মুয়াবিয়ার নেতৃত্বে। এসব ইতিহাস আলাদা। এটা দিয়ে আমরা এটাই বলতে চাচ্ছি, যখন ইসলামের পক্ষে কিছু লোক থাকবে তখন ইসলাম কায়েম হবে, ইসলাম শুধু দোয়ায় কায়েম হবে না। এবং আপনাকে যে লোকগুলো আপনার সঙ্গে থাকতে হবে তাদের মধ্যে অটুট আনুগত্য এবং তাদের সেরে লিল্লাহ নেতৃত্ব থাকতে হবে। যারা দুনিয়ার জন্য নেতৃত্ব তৈরি করে, দুনিয়ার জন্য আনুগত্য করে, তারা কিন্তু কোনো পরিবর্তন সমাজ আনতে পারে না এবং তাদের পরিবর্তন স্থায়ী হয় না। যদি সেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, আউফ, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এই সমস্ত মহান মনীষীগুলো ইসলাম কবুল করে আল্লাহর রাসূলের জন্য জীবন না দিতেন, দিনের জন্য জীবন না দিতেন, আজকে কিন্তু ইসলাম এই পর্যায়ে আসত না। তাহলে একটা দিয়ে বোঝা যাচ্ছে, সমাজ পরিবর্তন করতে গেলে সিরাজুল্লাহ প্রেসিডেন্টের একদল কর্মীর প্রয়োজন, এবং নিঃসন্দেহে তাদের এমন নেতা প্রয়োজন যে দুনিয়াবি স্বার্থে কাজ করে না। এইটা শর্ত হল সবার আগেই, এবং সেটাই 13 বছর ধরে মক্কায় আল্লাহ রাসূল কাজটা করেছেন। যেটা একদিন হাদিসে শুনেছিলাম, সবচেয়ে বেশি নির্যাতিত যিনি ছিলেন কি যেন, খাব্বাব ইবনুল আরাক, যাকে একেবারে গনগনে আগুনে করে চিৎ করে ফেলে উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, যে পিঠের সমস্ত গোস্ত হাড্ডি ওর পোড়া রক্তে তার আগুন নিভে গেছিল। বিষয়টা চিন্তা করলে গা শিউরে ওঠে না? এই মানুষটাকে পর্যন্ত আল্লাহ রাসূল ধমক দিচ্ছেন, থামো, তোমার পূর্বিকার উম্মতরা তাদেরকে জীবন্ত করাতে চিরে দুভাগ করে ফেলা হয়েছে, তাদেরকে জীবিত অবস্থায় দেহের সমস্ত চামড়া গোস্ত হাড়হাড্ডির লোহার করা দিয়ে ছিঁড়িয়ে নেওয়া হয়েছে, তথাপি তারা ইমান থেকে বিচ্ছিন্ন হয়নি, আর তোমরা এখনই এত ব্যস্ত হয়ে পড়লে? মনে রেখে দেবো, আমি মোহাম্মদ আল্লাহ নামে কসম করে বলছি, লাইতিমান্না হাদাল আমর, এই ইসলামের এই বিজয় অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। দেখবে একদিন এমন একটা দিন আসবে যখন ইরাকের হীরা নগরী থেকে একজন কুলবধূ একাকি মক্কা এসে আল্লাহর ঘর তওয়াব করে আবার একাকি ফিরে যাবে, কেউ তার দিকে তাকাবেও না। সেই নিরাপদ অবস্থা একদিন অবশ্যই আসবে যদি তোমরা ইমানের উপরে দৃঢ় থাকতে পারো। যদি পরবর্তী নেতৃত্ব ঠিক এরকম হয়, আলহামদুলিল্লাহ হয়েছিল, আল্লাহ রাসূলের মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুরতাদদের খেলা, লোক সব ইসলাম থেকে চলে যাওয়া শুরু করে দিল। আর একদল বললো, আমরা জাকাত দেব না, জাকাত না হলে টাকা নেই চলবে কি দিয়ে রাষ্ট্র? এই সব শয়তানি শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় যদি আবু বকরের মতন খলিফা না দিতেন, কোথায় চলে যেত একদিন ইসলাম? খবরই পেতেন আমরা? ওমরের মতো মানুষ বলি ফেলল, আবু বকর তুই মুসলমানদের হত্যা করবা? ওর তো সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, সবই করে, কেন মারবে? আবু বকর বলে, ওমর তুমি মুসলমান হওয়ার আগে ছিলে একটু সাহসী, এখন তো দেখতে বিড়ালে হয়ে গেছে। যে জাকাতের মতো ফরজকে অস্বীকার করে আমি আবু বকর অবশ্যই তার বিরুদ্ধে তরবারি উত্তোলন করব। তখন ওমর দুর্বল হয়ে ওমর তখন বলছে হ্যাঁ ঠিকই, আসলে ওমর আবু বকরের সিনাটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলেন যেটা আমার আগে দেয়নি। এজন্যই সবসময় আবু বকরকে উনি সম্মান করতেন, আবু বকর জবান দিয়ে আজেবাজে কথা বলে যারা বলে একবার ঠিক ঠিক খেটে দেয়। কিন্তু এই ধরনের মানুষটি পরবর্তীকালে ছিল, যার জন্যই পরবর্তী ইসলামের দুর্দশা ঘটে গেছে। ওই ধরনের সংগঠন এখন নাই, যারা নিঃস্বার্থে কাজ করে, যারা স্রেফ আল্লাহর রাস্তায় কাজ করে, এরকম সংগঠন নাই, এরকম নেতাও নাই, যার ফলে দেশে দেশে মুসলমানদের উপরে অবনতি শুরু হয়েছে। আল্লাহ ঘোষণা রয়েছে আতিউল্লাহ ও আতিউর রসুল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো। ঘোষণা পড়ি আছে কোরআনে, আমরা মানি না। আমরা এখন দেখি কী করে আমির না মানি একাকে জান্নাত পাওয়া যায়, সেই তালে থাকে। ওটাও যে জান্নাত পাওয়ার একটা শর্ত, হুঁস নেই মুসলমানদের মধ্যে। কায়ন্নাম বুনিয়ানে মারসুস, শীর্ষে ঢালে প্রাচীরের না একাকে হওয়া যাবে, লোক লাগবে না সামনে। বাতিল পন্থীদের সামনে নেতা থাকে, হক পন্থীদের সামনে নেতা লাগে না। কী ধরনের বিভ্রান্তি শুরু হয়েছে মুসলমানদের মধ্যে একবার দেখেন। এখানে গিয়ে অন্যান্য সমস্ত দলের বাইরে আল্লাহ পাক চিরদিন একটা দল রাখবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তোয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক রাওয়াহু মুসলিম। চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে বিজয়ী হিসাবে, যারা সবসময় হকের উপরে টিকে থাকবে, তাদেরকে ছেড়ে লোক চলে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না। এইভাবে কিয়ামত এসে যাবে। আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী থেকে আমরা আশান্বিত হই, সবাই চলে যাবে কিন্তু কিছু না কিছু লোক থাকবে। আমরা চাই ওই কিছু লোকের মধ্যেই যেন আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে উঠান, তাদের সঙ্গেই আমরা থাকি। সবাই নিয়ে দল ভারী কত দরকার না। এখন কিছু ইনস্ট্যান্স আপনারা নেন, কিভাবে মুসলমানরা স্রেফ আল্লাহর জন্য জীবন দিয়েছে, হিজরতের অর্ডার হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে মক্কা ছেড়ে মদিনায়। মক্কার লোকেরা হিজরত করার বাধা দিচ্ছে পদে পদে, যেটা দেশের বাইরে চলে যেত গেলে তো আমাদের বদনাম হয়ে যাবে, মান সম্মান থাকবে না, লুকিয়ে লুকিয়ে সব চলে যেত। ওমর ফারুকের মতো সাহসী মানুষ পর্যন্ত 20 জনকে নিয়ে একে চলে গেছিলেন রাতের অন্ধকার। অনুরূপভাবে একজন যাচ্ছেন আবু সালামা এবং তার স্ত্রী উম্মে সালামা, দুই স্বামী স্ত্রী, হঠাৎ করে উম্মে সালামার বাপ ভাইয়েরা টের পেয়েছে, রাতের অন্ধকারে পালাইছে, ওরা যে রাস্তায় বেড দিয়েছে। আবু সালামা পুরুষ মানুষ, ওজা হোক চলে গেছে কিন্তু উম্মে সালামা যেতে পারেনি, 4-5টা সন্তান সাথে, মহিলাকে ফেলাতে পারে, ওর ভাই বাপ সবাই গিয়ে রাস্তা ধরে নিয়ে বাড়ি চলে আসছে। কি কান্নাঘাটি! উম্মে সালামা প্রতিদিন ভোরবেলা উঠে ওই যেখানে গিয়ে আটকেছিল ওই পর্যন্ত হেঁটে যাও, কিন্তু স্বামীকে বিদায় দিয়েছিল, স্বামীর মহব্বত ছাড়তে পারে না, ওখানে যা খেলে কান্নে গড়াগড়ি দেয়। রাস্তার সমস্ত পথিকরা যার বলে আরে মহিলার কান্নাকাটি করছে রে, তোদেরকে দয়া সরম কিছু নাই, ছেড়ে দেয় ওকে, যাক সেখানে। এমনি করে 2 বছর তাকে কান্নাকাটি করতে হয়েছে রাস্তায় পড়ে পড়ে। অবশেষে এক নেতার দয়া হলো, তাকে যাওয়ার অনুমতি দিল, উনি মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে বদরের যুদ্ধের দিন তার স্বামী আবু সালামা শহীদ হয়ে গেলেন, মহিলা অসহায়, 4-5টা সন্তান নিয়ে কোথায় যাবে? আল্লাহ নবী দয়ার নবী, তুমি দুঃখ করো না, তোমাকে আমি স্ত্রীত্ব বরণ করলাম। কি সৌভাগ্য! ও কল্পনাই করেন যে রসুলের স্ত্রী হবে, রসুলের স্ত্রী নিঃসন্দেহে জান্নাতি হবে। এই উম্মে সালামা অত্যন্ত রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন মহিলা। হুদাইবিয়ার যুদ্ধের দিন, হুদাইবিয়ার সন্ধির সময় সমস্ত সাহাবী একদিকে চলে গেছে যে না আমরা এখানে ফিরে যাবো না, হিনুকর স্বার্থে হুদাইবিয়ার সন্ধিতে আমরা রাজি নই, কিন্তু মুখে কিছু বলছে পারছে না। আল্লাহ রাসূল বলছেন উম্মে সালামা বলো তো কী করি আমি এখন, যে কেউ যে কথা শুনছে না, বললাম তোরা বাবা হালাল হয়ে যা, এহরাম টেরাম খুলি ফেলে দে, চল মদিনায় মক্কা ফিরে যাই, কেউ দেখি নড়ায় না, কী করি? উম্মে সালামা বলছেন হে আল্লাহ রাসূল, আমি আপনার যে পরামর্শ দিই আপনি সেটা গ্রহণ করুন। বলে কী বলো তো? বলে আপনি নিজে আগে হালাল হন, আর আমি আপনি দুজনে মিলে এই উট কোরবানি করে হালাল হই, মানে হালাল হওয়ার যে নিয়ম যেটা, করি। স্বামী স্ত্রী মিলে তাই করলো, তখন সাহেবরা দিল, আরে তো আসল লোকটাই তো আলাদা হয়ে গেছে, আমরা বসতে কি করবো। তখন আস্তে আস্তে আস্তে আস্তে সবাই মেনে নিল। তারপরেও ওমর ফারুক আল্লাহ নবীর সাথে তর্ক করছে, আমরা কেন হিনুকার শর্তে ফিরে যাব, কারণ ওই শর্তে বলা আছে এবার অবশ্যই ফিরে যেতে হবে, আগামী বছর আসতে হবে, এই ফিরে যেতে হবে আবার আসতে হবে, এটা হিনুকার শর্ত না? ওমর মতন সিংহের বাচ্চা একদিন বরদাস্ত করে নাকি? তাহলে আমরা আসতে মরবো আল্লাহর জন্য, তো ফিরে যাবো কেমন? এই হলো বিষয়টা। যাই হোক, ওই দিন তার যে পরামর্শ উম্মে সালামার ইতিহাস হয়ে গেছে। আল্লাহ রাসূল এত খুশি হয়েছিলেন যে আমাকে তো এই পরামর্শ কেউ দেয়নি। এই উম্মে সালামার জীবন এইটাই, তাকে ওই রাস্তায় পড়ে কান্তি হয়েছে, সে কোনো মতেই মদিনা যাওয়া বন্ধ করবে না, কিন্তু বাপ ভাইরা তাকে ছাড়বে না, বাপের মহব্বত মায়ের মহব্বত সব কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর দিনের মহব্বতের জন্য সে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য রাস্তায় রাস্তায় এমনি করে কেঁদে গড়া করে দিতেন। আর একদিন আরেকজন ধরা পড়ে গেছে, যিনি গোলাম হালিফ কোরাইশ, মূল বাড়ি রোমক, খ্রিস্টান ছিলেন আগে, মসুল এলাকায় বাড়ি ইরাকের, সেখান থেকে তিনি মক্কায় গিয়ে ওদের সঙ্গে চুক্তি করে চুক্তিবদ্ধ ব্যক্তি ছিলেন, পরে তিনি ইসলাম কবুল করেন, বহু টাকা পয়সার মালিক। উনি রাস্তা ধরা পড়ে গেছেন, উনি বলছেন যে তোমরা কি উদ্দেশ্য কি, বা তোমাকে যেতে দেবো না, তোমরা কি চাও, তোমার থাকতে হবে তো না, তোমার এই টাকা পয়সা চাও, তো হ্যাঁ টাকা চাইলে কে না, হ্যাঁ তা আমার বহু টাকা পয়সা আসছে, ওই অমুক জায়গায় রেখে আসছি, সব তোমরা নাও, আমি নিশ্চয়ই মদিনা যাবো, তবু তোমরা আমাকে ছেড়ে দাও, আর যদি আমার কাছে আসো, আমার এই যতক্ষণ আমার কাছে তীরগুলো আসে, উনি খুব তীরন্দাজ ছিলেন, ততক্ষণ কারোর ক্ষমতা নেই যার জীবন নিয়ে আমার সামনে দিয়ে ফেরত যাবে, সাবধান আমার কাছে ডিস্টার্ব করো না। ওই নিয়ে শুনে সব ভয় পেয়ে গেছি, বলে বাবা মরাসি টাকা নেওয়াই তো ভালো, সব টাকা নিয়ে ব্যাক করেছে আর যাই, যখন উনি মদিনায় গেছে নিশ্চয় অবস্থায়, তখন তাকে এই ঘটনাটা আল্লাহ রাসূলকে বলা হলো যে আল্লাহ রাসূল আমি এইভাবে এসছি। তিনি খুশি হয়ে বললেন রাবেহা সোহেব, রাবেহা সোহেব, সোহেব তুমি ব্যবসায় লাভবান হয়েছ, তুমি ব্যবসায় লাভবান হয়েছ, তুমি লস করো গেছে কিন্তু নিশ্চয়ই, বিশাল ব্যবসায়ী ছিলেন তিনি মক্কায়। ও তো আল্লাহ নবী কী শোনাচ্ছে, রাবেহা তুমি লাভ করেছো, লস করনি, তুমি আখরাতকে বেছে নেওয়ার জন্য তুমি নিশ্চয় হয়েছো, আল্লাহ তোমাকে বহুগুণ বহুগুণ বেশি তোমাকে আল্লাহ বাগদান করবে। এই সম্পর্ক আয়াত নাজিল হয়ে গেল সূরা বাকারা 207 আয়াত, আমানা الناس মান ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের নিজের নফসকে বিক্রি করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল। একটা ব্যক্তির নামে আয়াত নাজিল হলে সে কি অবস্থা হয়ে যায় আনন্দে, সমস্ত সাহাবীর মধ্যে সোহেব শুধু আল্লাহ রাসূল খুশি হননি, আল্লাহ তোমার জন্য খুশি হয়েছে, তোমার তার কিছু দরকার নেই। হ্যাঁ সাহাবায়ে কেরামের এই জিন্দগি আমাদের সামনে রাখতে হবে, সব যাবে দিন থাকবে, সব যাবে আমার নেতা থাকবে। মুসলমানদের মধ্যে এই চিন্তা যতদিন ছিল, ইসলামী ইমারতের সঙ্গে যতদিন তারা টিকে ছিল ততদিন তাদের অধঃপতন ঘটেনি। সব শেষ যখন উসমানীয় খেলাফত ধ্বংস হলো, তখন তার কাছে বৃদ্ধ খলিফার কাছে আবেদন করেছিল যে হে খলিফা, ফিলিস্তিনে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, কি বলে ইসরায়েলকে ফিলিস্তিনদের পৃথক করার জন্য আপনি অনুমতি দেন, ওরা মারামারি করছে। তো বৃদ্ধ মানুষের মধ্যে দেখো, আমি যতক্ষণ খেলাফতের আসনে আছি আমার পক্ষে কখনোই ইহুদিদেরকে ওখানে অনুমতি দেওয়া সম্ভব নয়, উনি আর কিছুই বলেন নাই। বুঝল চক্রান্তকারীরা, মানুষটা বিরুদ্ধ হতে পারে কিন্তু উনি যা বলেছেন সমস্ত খেলাফতের লোক সেই কথাই মানবে, আমাদের কথা শুনবে না। শুরু হলো চক্রান্তের পথ, খলিফার কাছ থেকে অনুমতি নিয়ে বহু ছেলেকে উন্নত লেখাপড়ার নাম করে নিয়ে গেল ইংরেজি তার পাশ্চাত্যে ভালো লেখাপড়া শেখানোর জন্য, ভালো লেখাপড়ার নাম করে তাদের মগজ ধোলাই করে দিল, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এই সমস্ত নতুন নতুন থিওরি তাদেরকে শিখিয়ে দিল, তারা ব্যাক করে এসে বড় বড় ডিগ্রি নিয়ে আসলো, বড় বড় ইউনিভার্সিটি তারা লেকচারার হয়ে গেল, এবং তারা হলো বুদ্ধিজীবী সুশীল সমাজ, তারা তাদের তরুণদেরকে নষ্ট করে দিল, দেখো এরা হলো তুর্কি, ওরা হলো আরব, আল্লাহ নবী হলো আরবি ভাষী, তোমরা হলে তুর্কি ভাষী, আমরা তো এক না। অতএব আরবি ভাষী লোকেরা এসে আমাদের উপরে খলিফা হবে, তো আমরা এখানে এই দেশে তুর্কি ভাষীদের আমাদের অধিকার বিনষ্ট হচ্ছে, এসো আমরা এক হই। আরেক দল বলে দিল আমরা যা চাইব তাই হবে, খলিফা যা চাইবে তাই কি হবে, আমাদের এতগুলো জনমতের কোনো মূল্য নাই, অধিকাংশ রায় চূড়ান্ত, ব্যক্তির রায় চলবে না, খেলা শুরু হয়ে গেল। কিন্তু আরেকজন বলল এখানে নানা ধর্মের লোক বসবাস করে, তুই ইসলাম অনুযায়ী কেন দেশ চলবে, অত নানা ধর্মের লোককে নিয়ে চলতে গেলে সবাইকে খুশি করে একটা আইন বানাতে হবে, ইসলাম চলবে না, এটাকে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। কারা বলছে কথাগুলো? মুসলমানের ছেলেরাই বলছে, তাদেরকে উচ্চশিক্ষার নাম করে বিদেশে নিয়ে এগুলো সব ট্রেনিং দিয়েছে। খলিফা বুঝলেন এতদিনে ঘরেই শত্রু তৈরি হলো, আমার বয়স নেই, নইলে এদের সবগুলোকে আমি সোজা করে দিতে পারতাম, কিন্তু আমার সাথী নেই। আরও ঢুকলো আর্মির মধ্যে, যাকে আপনারা কামাল বাসা বলেন না, আতাতুর্ক, খবরদারকে আতাতুর্ক বলবেন না, ও তুর্কের বাবা না, ও শয়তান। আর্মি জেনারেলকে তারা এইসব ডোজ দিয়ে দিয়ে ঘুরে নিল, এইটা করে কয়েক বছর চলে গেল। ওই যে রাগ ওখানে যে খলিফা কখনোই ইসরায়েলের স্বাধীনতা দিবেন না করে দিয়েছেন, তাই ইহুদি চক্রান্ত হিসেবে এই সমস্ত মতবাদগুলো ঢুকিয়ে দিয়ে অবশেষে কামাল পাশাকে দিয়ে বিদ্রোহ করে, আর্মিরা বিদ্রোহ করলে সরকার কী করবে, চলে গেল তুরস্কের খেলাফত 1924 সালে, আর এখন 2016 সাল, এখন 100 বছর হয়নি। চক্রান্তগুলো এখনও সারা বিশ্বে চলছে, ইসলাম চলবে না, ইসলাম খালি মসজিদে চলবে, অন্য জায়গায় চলবে না, সেখানে কার আইন চলবে? মানুষ সার্বিক জীবনে যে আল্লাহর দাসত্ব করে তাকে যে মুসলমান বলা হয়, শুধু সালাতের জীবনে দাসত্ব করার জন্য কি সে মুসলমান? তা তো হতে পারে না। আমি যখন ব্যবসা করবো আমি চুরি করবো নাকি? তো চুরি করলে তাহলে তো মুসলমান থাকলাম না, কিন্তু না, যদি আপনি ধর্মনিরপেক্ষ আকিদায় বিশ্বাসী হন তাহলে আপনি ওখানে বসে সমানে ঘুষ খাবেন আর বছরে একদিন হজ করে আসবেন, কারণ ওটা তো বৈষয়িক ব্যাপার, ওটা ধর্মীয় ব্যাপার নয়। ফলে এই আকিদা যখনই নষ্ট হয়ে গেল, ফলে মুসলমানদের হাত দিয়ে মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গেল। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদ শুরু হয়ে গেল, ঠিক সেই নীতি আজও বহাল আছে মুসলমানদের মধ্যে। সর্বোচ্চ মেধার লালন ক্ষেত্র হলে বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখেন শিক্ষকদের মধ্যে কত দল, ইনস্তাফাইন অগ্রদের এক পার্টি ও সাতক্ষীরার এক পার্টি, এক এক দল। সাতক্ষীরা যখন বন্ধ হলো 2000 সালে, সাতক্ষীরা সমিতির লোকেরা আমার কাছে এসে চাঁদা নিতে দিলাম ধমক আচ্ছ মতো, বেড়া ছাত্র সব। সাতক্ষীরা সমিতির কাজটা কি, বছরে একদিন নিজেরা লাল্লাপ্পা করা, খাওয়া দাওয়া করা, সাংস্কৃতিক অনুষ্ঠান নামা, আর সাতক্ষীরা ভেসে যাচ্ছে বন্যায়, কটা টাকা তোমরা দিয়েছো বলো? ওই থেকে আজ পর্যন্ত 16 বছরের মধ্যে আমার ধারে আর আসেনি ওরা। তাহলে আমরা প্রত্যেক মানুষের কল্যাণ করবো, তুই বেটা সাতক্ষীরা দুনিয়া আমার আসেনি দুনিয়াতে, যশোর লোক যদি ডুবে ও দেবো না, প্রত্যেক মানুষ আমাদেরকে সাহায্য পাবে। এবং আঞ্চলিক জাতীয়তাবাদ কেন, এটা কিন্তু আর জাহেলিয়াত, যারা জাতীয়তাবাদী করে এরা আর এক জাহেলি মতবাদ। এই সবগুলো এই শয়তানিদের, অর্থাৎ যাকে বলে আপনার ইহুদিন আসলদের চক্রান্ত, কারণ ওরা জানে যে মুসলমানরা ইমান দেবে না, জান দেবে কিন্তু ইমান ছাড়বে না। এই জন্য ইমানের ক্ষেত্রে যাতে নষ্ট করে দেওয়া যায়, আকিদা যাতে নষ্ট করা যায়, সেই চেষ্টা তারা তখনও করেছিল, যার ফলে খেলাফত চলে গেছে, আজও সেই একই নাম কারবার চলছে। এখন বলুন শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষা নাই, ছেলে শিখবে কোথায়? ইসলাম যে কি, ছেলে করতে শিখবে, প্রত্যেক বাচ্চা তার ছেলে ভালো হোক বড় হোক, কিন্তু যেখানে সে পাঠাচ্ছে হাজার হাজার লাখ লাখ খরচ করে, ওখানে কী শিখবে? ওখানে গেলে আগে এইটা শিখতে হবে যে ইসলাম কিছুই না, সেরফ সালাত সিয়ামের না। ফলে আপনাকে আল্লাহর রাসূল যেভাবে জাহেলি আরবে একদল মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন, এখানেও আপনাকে একইভাবে সমাজের আকিদা পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে। একা পারবেন না, নিঃসন্দেহে আপনার সঙ্গে আরো বহু লোক আসবে, যারা ভালো মানুষ আছেন তারা আসবে। আপনাকে এই চিন্তা করতে হবে যে আমি সহি দিনটা নিজে ফলো করবো এবং অন্যকে থেকে দাওয়াত দেবো, এর বেশি আমার দায়িত্ব নেই, কারণ ঘাড়ে লাঠি মারা যাবে না। তো জবরদস্তি একটা মানুষকে সালাত আদায় করানো যায়, কিন্তু সে নিজে স্বেচ্ছায় সালাত আদায় না করলে কি নেকি পাবে? লাঠির ভয়কে হবে না কি এগুলো? ফলে এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শিশুঢালা প্রাচীরে নেয় তাদেরকে আল্লাহপাক ভালোবাসেন। আল্লাহ রসুলের ব্যাখ্যা দিচ্ছেন দেখো, আর জামাত ও রহমা আর ফোরকাত আজাব, জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন। আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম আল ফিরকা, তোমাদের জামাতবদ্ধ জীবন অপরিহার্য করা হল, বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হল। আরও বলছেন আরাদা মিনকুম আই মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামাল জামাআহ, তোমাদের মধ্যে যারা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাও তারা জামাতবদ্ধ জীবন যাপন করো। আমরা আহলে হাদিস এই হাদিসগুলোকে মানি না, মুখে বলছে আমরা আহলে হাদিস, মানে খেলে রমাদানটা মানি আশাবাদ, কারণ এটা মানতে গেলে আমির আনুগত্য করা লাগে, আর আমি তো আনুগত্য করবো না, আমি নিজে তো আমির। আনুগত্যহীন সংগঠন ইসলাম কশৃঙ্খলা কামনা করে না, এইখানে কি হয়েছে সমস্যা, ফলে মুসলমানরা নিজেরাই নিজেদেরকে যে অস্ত্র অন্যের ঘাড়ে পড়ত ওরা নিজেদের ঘাড়ে নিজেরই পড়তেছে। সালাফি বলছি, আসলে কি সালাফি, এখানে গিয়ে কয়েকটা বিষয় মনে রাখবেন। আল্লাহর নির্দেশ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু লাহু ওয়াস্তাগফিরুহু ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকাহ ওহুম আনিল আখিরাতি ওয়াল হুম গাফিলুন ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সূরা হামিম সাজদা 6-7-8 তিনটা এক পর পর মাথায় রাখেন। আল্লাহ বলছেন দেখো, তার রসুলকে দিয়ে বলানো হচ্ছে, রসুল বলছেন বল, তুমি বলে দাও জনগণকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে একজন মানুষরা কিছু না, ইউহা ইলাইয়া আমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে এই, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন, দশজন না, যত মূর্তি তত ইলাহ, যত কল্লা তত আল্লাহ, এসব না, একটা মাত্র তোমার ইলাহ। ফাস্তাকিমু লাহু, তার দিকেই তোমরা দৃঢ়তার সাথে এগিয়ে চলো, আস্তাগফিরুহু তার কাছেই তোমরা ক্ষমা প্রার্থনা করো, অন্য কারো কাছে না। ওয়াইলুল লিল মুশরিকিন, দুর্ভোগ হলো মুশরিকদের জন্য, আল্লাযিনা লা ইউতুনা যাকাহ, যারা যাকাত দেয় না, ওহুম আনিল আখিরাতি গাফিলুন, এবং যারা আখিরাতে বিশ্বাস করে না, ওহুম আখিরাতুম কাফিরুন, আখিরাতে কুফরি করে। প্রশ্ন হলো, মক্কা আয়াত নাজিল হচ্ছে, মক্কা কি যাকাত ফরজ হয়েছে? যাকাত ফরজ হয়েছে মদিনায়, ঠিক না? অথচ মক্কায় আয়াত নাজিল বলা হচ্ছে মুশরিক তারাই যারা যাকাত দেয় না এবং আখিরাতে বিশ্বাস করে না। এবার আপনি জবাব দেন এর অর্থ কি হবে? হাফেজ ইবনে কাসির স্পষ্টভাবে বলে দিচ্ছেন, যেদিন থেকে ইসলাম এসেছে দুনিয়াতে ওদিন থেকে সালাত ফরজ, যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাতের যে অংশ, যে শতকরাটাই যাকাত যেটা আমরা বলি, এই নিসাব ভাগ করাটা এটা হয়েছে মদিনায় গিয়ে। আর সালাত প্রথমেই ছিল দুই দুই করে, সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ফজর, সূর্যাস্তের পূর্বে অর্থাৎ আসর, তারপরে মেরাজের পরে যে পাঁচাক্ত ফরজ হয়। তাহলে যারা মুশরিক তারা প্রথম কথা আল্লাহ পাক বলছেন যাকাত দেয় না, বলা উচিত ছিল সালাত আদায় করে না, ঠিক না? তা আল্লাহ যাকাত কেন বললেন? এ বিষয়ে আল্লামা জামখশের খুব চমৎকার কথা বলছেন, উনি বলছেন দেখো, মুশরিক কাফেরদের বড় বৈশিষ্ট্য হলো ওরা হয় কৃপণ বখিল, ওরা হলো মালের পাগল, ওর জান দেবে তো মাল দেবে না, যিনি আল্লাহ পাক আগে মালটা বলেছেন ওরা টাকা দেবে না, আর ওরা আখরাতে বিশ্বাস করবে না, আখরাতে আল্লাহকে হিসাব দেওয়ার ভয় থাকলে সে তো সের করবে না। মৌলিক দুটো দোষ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। এখানে কি বোঝা গেল? যারা আমরা প্রকৃত ইমানদার হব, যারা প্রকৃত সাংগঠনিক ব্যক্তিত্ব হব, তাদের প্রথম আগে এইটা শিখতে হবে সে যেন বখিল না হয়, তার আয়ের একটা অংশ অবশ্যই তাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, বলে এটা কিন্তু মুশরিকদের বৈশিষ্ট্য, মুমিনদের দ্বারা এই বৈশিষ্ট্য না হয়। জামকসারি বলছেন যে মালের সঙ্গে দিলের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সে জীবন দেবে কিন্তু মাল দেবে না, আর এই জন্য আত্মাকে পরিচ্ছন্ন করার স্বার্থে এটাকে জাকাত শব্দ এসে, জাকাত মানে পরিচ্ছন্ন করা। যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে না জানিয়ে না শুনিয়ে সেরেফ আল্লাহর হস্তে দান করে, ওই দান তার অন্তরে একটা পরিচ্ছন্নতা আনয়ন করে, পবিত্রতা আনয়ন করে, এটাই আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন। আমরা যারা সত্যি যার অর্থে মনে করি যে আমাদেরকে সংগঠিত হয়ে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াত দিয়ে যেতে হবে, তাদেরকে সবার আগে এই গুণ অর্জন করতে হবে, যে গুণ যাকে বলা হয়েছে যাকাত। এখানে গিয়ে একটা হাদিস শুনলে আপনারা খুশি হবে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লা ইস্তামিউল শুহ ওয়াল ঈমান ফি কলবি আব্দিন, একটা মানুষের অন্তরে একই সাথে ঈমান এবং কৃপণতা একত্রিত হয় না, অর্থাৎ হয় আপনি কৃপণ হবেন নইলে আপনি ঈমানদার হবেন, ঈমানদার কখনো কৃপণ নয়, কৃপণ কখনো ঈমানদার নয়, এই ভাষাটাকে মারাত্ম হয়েছে না। আর কৃপণতা হলো মুশরিকদের গুণ। এর পর আয়াতেই আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান আনলো এবং সৎকর্ম সম্পন্ন করল, লাহুম আজরুন গায়রু মামনুম, তাদের পুরস্কার হল অবিচ্ছিন্ন পুরস্কার। সাহাবাগণের অবিচ্ছিন্ন পুরস্কার আবার কি? মানুষ তো মাঝে মাঝে সৎকর্ম করতে পারে না, কারণ আপনি আজকে অসুস্থ জুমা পড়তে আসতে পারলেন না, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলাম না। আপনি তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় করেন কিন্তু একদিন উঠতে পারলেন না, হতে তো পারে এরকম। আপনি আজকে ঢাকা যাচ্ছেন নাইট কোথাও সফরে আসেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না, হতে তো পারে। আল্লাহ পাক ওয়াদা করছেন তুমি সুস্থ অবস্থায় যে নেকির কাজটা করতে, সফরে বা অসুস্থ অবস্থায় যদি তুমি সেটা করতে ব্যর্থ হও, আমি আল্লাহ ওয়াদা করছি ওই সুস্থ অবস্থায় যে নেকি তুমি পাইতে পুরো নেকি তোমাকে এই সময় দিয়ে দিব। পড়েন সালাত রসুল হাদিসটা আছে, বোখারিতে পাবেন মুসলিমে পাবেন। এটা শুধু ইমানদারদের জন্য আল্লাহ দিয়ে, কাফেরদের জন্য দেবে নাকি? মোশরেকদের দিবে? কাফের মোশরেকরা বহু নেকির কাজ করে, রাস্তা বানায়, টিউবওয়েল পুঁতে দেয়, কত কি হয় না, কিচ্ছু পাবে না, সব দুনিয়ায় থাকবে। অকাদম এলা আমলু ফাজাআলনাহু হাবা মানসুরা, অতঃপর আমি কাফের মোশরেকদের আমলের দিকে তাকাবো, সেগুলোকে আমি এক শূন্য খড়কুটার মতো করে দেবো, অর্থাৎ ওরা কিছুই পাবে না, যা করেছে দুনিয়ায় দুনিয়াতে আছে, আখরাতে যাবে না। তো বোঝা গেল আপনি যত ভালো কর্মী হন, যত ভালো ইমানদার হন, যেন বকিল হন, আপনার কোনো খবর নেই আল্লাহর কাছে, বকিল ব্যক্তির দিয়ে কোনো কিছু হয় না। তো দুই তিনটা জিনিস কিন্তু এখানে চলে আসছে, যারা সত্যিকার অর্থে সারিবদ্ধভাবে আল্লাহর পথে আল্লাহর দিনকে কায়েম করার জন্য মানুষের কাছে দাওয়াত দিবেন, তাদের মৌলিক প্রধান গুণ থাকতে হবে সে কৃপণ হবে না। দ্বিতীয় গুণ হবে যে কাজই করবে সেটা আখেরাতের জন্যই করবে, দুনিয়ার জন্য নয়। আর তিন নম্বর গিয়ে হচ্ছে ওয়ামিল সালেহাত, সৎকর্মসমূহ সম্পাদন করবে। এটা যদি সমাজে থাকে, যদি আমরা সবাই সৎকর্ম করি, আস্তে আস্তে আস্তে সমাজ কিন্তু পরিবর্তন হয়ে যাবে, একদিনে হবে না। আর এইখানে গিয়ে মানুষ ভুল করে দ্রুত ফল পেতে চায়, বিধায় কেউ মূল বাদ দিয়ে ডালে চলে গেছেন। রাজনীতি জীবনের একটা অংশ, ব্যবসা বাণিজ্য জীবনের একটা অংশ, চাকরি বাকরি রুজির একটা অংশ, ওইটাকে তারা গুরুত্ব দিয়েছে, ফলে ওইখানে সে জীবন দিচ্ছে, তৌহিদে ইবাদতের ক্ষেত্রে জীবন দিচ্ছে না। সে বলতে পারতো রুজির মালিক আল্লাহ, আমি বৈধবাদ যতটুকু পেয়েছি এতেই আমি খুশি, আর আমার দরকার নেই, এটা বলার লোক কয়জন আছে বলেন? একতলা হয়েছে পাঁচতলা করবো, ওই নেশা ঘুরিবে সারা জীবন, ভর্তি আছে মানে শয়তানও কি এমন করে ঘুরাচ্ছে, ওই নেশা নেশে সারা জীবন করবো, সালাত আদায় করার সময় নেই, এটা শয়তানের ধোকায় পড়বেন না। সেজন্য এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে যে আমি যদি একটা সমাজ পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে শীর্ষে ঠেলা প্রাচীরের মতো থাকতে হবে একটা ইমারতের অধীনে। দশজন হন আপনি, কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ বরকত দিবেন, তখনই দেখবেন সমাজ চেঞ্জ হবে। আর নইলে হাটের মধ্যে ওয়াশ করে দিলাম, লাখ মানুষ জমা হয়ে গেল, ঠিক ঠিক ঠিক বলে ছেড়ে দিলাম, সমাজের কোনোই পরিবর্তন হবে না। একটা কমান্ডিং অথরিটি একজন থাকতে হবে, তার নির্দেশ মেনে সবাইকে চলতে হবে, যারা দিনদার পরহেজগার তারাই খালি খালি থাকবে, দুনিয়াদার কেউ টিকবে না, যদি থাকবে তারা ভাগবে। এটা দিয়ে কোশ্চেনের সমাজ পরিবর্তন হবে না, হয়নি জীবনে কখনো। এই বিষয়টি মাথায় রেখে কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করবেন। আর ওই যে সমস্ত সাহাবিরা জীবনের বিনিময়ে অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে সিরেফ আল্লাহর জন্য হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, তাদের জীবনটা সামনে রাখেন। ওই সাথে আমাদের জীবনটা তুলনা করুন, দেখবেন নিজেই নিজের প্রশ্নের উত্তর পাবেন ঘরে বসেই। যদি সিরাজুল ইসলাম আপনার বাড়ি থাকে সব সেখানে আপনি পাবেন। সমাজ পরিবর্তনের জন্য আমরা, আমাদের সরকার সবাই কিন্তু মনে মনে চিন্তা করছে, আল্লাহর দেখানো পথে আমরা আসতে রাজি নই। আমরা চাই আল্লাহর দেখানো পথে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিশৃঙ্খল সমাজটাকে সুশৃঙ্খল শান্তিময় সমাজে পরিণত করার জন্য আল্লাহর নামে প্রতিজ্ঞাবদ্ধ হই, এবং আমরা যেন সবাই একইভাবে ইমানদারি জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।